بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحابته أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم والله خلقكم وما تعملون وقال الله تعالى في موضع آخر الله خالق كل شيء وهو على كل شيء وكيل সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত প্রশংসা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছুকে সৃষ্টি করেছেন এবং সবকিছুর সময় নির্ধারণ করেছেন, সবকিছুর অবস্থা নির্ধারণ করেছেন। সালাত এবং সালাম নাযিল হোক আমাদের প্রিয় নবী শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রতি, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নীতিমালার থেকে ব্যতিক্রম রাখেননি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমার আলোচ্য বিষয় হচ্ছে ভাগ্য সম্পর্কে। এই ভাগ্য সম্পর্কে এই আলোচনা পর্যন্ত পৌঁছেছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে তাকদীর নির্ধারিত করেছেন তার চারটি স্তর রয়েছে। তৃতীয় স্তর হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছা, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইরাদা, আল্লাহ পাক রব্বুল আলামিনের চাহিদা। আল্লাহ পাক যা ইচ্ছা করেন তাই হয়, কিন্তু তার ছাড়াও আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দাদের মানুষের ইচ্ছা রয়েছে। তবে মানুষের ইচ্ছা, মানুষের চাওয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছার আওতাভুক্ত রয়েছে। এই কথাই তো কোরআনে কারিম আল্লাহ পাক উল্লেখ করেছেন, ওমা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহ রব্বুল আলামিন। তাহলে আমাদের চাওয়ার কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন এবং রব্বুল আলামিন তিনিও যে চান তার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন। বান্দার ইচ্ছার কথা মহান আল্লাহ উল্লেখ করেছেন, কুলিল হাক্কু মির রব্বিকুম ফামান শাআ ফালিউমিন ওয়ামান শাআ ফালিয়াকফুর। হে নবী, সত্য হক তোমাদের রবের পক্ষ থেকে। সুতরাং হক এসে যাওয়ার পরে ফামান শাআ ফালিউমিন, যে চাইবে বিশ্বাস করুক। তাহলে আমাদের চাওয়ার স্বাধীনতা আছে তার কথা কোরআন আল্লাহ উল্লেখ করেছেন। ওয়ামান শাআ ফালিয়াকফুর, আর কেউ যদি চায় তো অস্বীকার করুক, কুফরি তো চলে যাক। আমাদের চাওয়ার যদি তিয়ার না থাকতো তাহলে আল্লাহ পাক উল্লেখ করতেন না। তারপরে আমাদের চাওয়া এবং আমাদের ক্ষমতা রয়েছে, এই জন্য ক্ষমতার কথা আল্লাহ পাক কোরআনে কারিম উল্লেখ করেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। সূরা বাকারার শেষ আয়াতে মহান আল্লাহ বলছেন যে মানুষকে আল্লাহ পাক এমন কাজের দায়িত্ব দেন না যেটি তাদের সাধ্যের শক্তির বাইরে, ক্ষমতার বাইরে এমন কোন দায়িত্ব দেন না। তাহলে বোঝা গেল যে আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু আমাদেরকে আদেশ করেছেন সেটি আমাদের ক্ষমতার মধ্যে রয়েছে। মহান আল্লাহ আরো কোরআনে কারিমে ইরশাদ করেছেন, ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম। সূরা তাগাবনে মহান আল্লাহ বলছেন, তোমরা তোমাদের যথাসাধ্য আল্লাহকে ভয় করো। তাহলে আমাদের সাধ্য রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছা রয়েছে। তার মানে এই না যে আমরা একবারে বাধ্য হয়ে গেছি, বরং আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছার সাথে আমাদের ইচ্ছা রয়েছে, আমাদের ক্ষমতা রয়েছে, যার কথা কোরআনে কারিমে উল্লেখ করা হয়েছে। তৃতীয় স্তরের আরেকটি দিক বলেছিলাম যে ইরাদা শারঈয়া, আল্লাহ পাক রব্বুল আলামিনের চাওয়া হচ্ছে সৃষ্টিগত চাওয়া, ভালো মন্দ সবকিছু আল্লাহ চান এবং সৃষ্টি করেন। আর শরীয়ত সম্মত চাওয়া হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাছ থেকে সহি আকিদা চেয়েছেন, সঠিক বিশ্বাস চেয়েছেন, সহি বিশুদ্ধ ইবাদত চেয়েছেন, সুন্দর চরিত্র চেয়েছেন, ভালো কাজ চেয়েছেন, বৈধ কাজ চেয়েছেন, হালাল খাওয়া বক্ষণ করা, হালাল কাজ করা চেয়েছেন, হারাম থেকে, নাজায়েজ থেকে, অবৈধ থেকে, আল্লাহ পাকের বিরুদ্ধাচরণ থেকে, ভ্রান্ত আকিদা থেকে আমরা বেঁচে থাকি, এ কথা আল্লাহ পাক চেয়েছেন। তো ইরাদা শারঈয়া, শরীয়ত সম্মত আল্লাহ পাকের ইচ্ছা হচ্ছে যে শরীয়তের ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাছ থেকে ভালো চেয়েছেন, মন্দ চাননি। আমাদেরকে ভালো কাজের আদেশ দান করেছেন, ঈমানের আদেশ দান করেছেন, নেকির আদেশ দান করেছেন, কুফরি এবং পাপের আদেশ দান করেননি। ওয়ালা ইয়ারযা লিবাদিহিল কুফর, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য কুফরি পছন্দ করেন না। সুতরাং শরীয়তের ক্ষেত্রে আল্লাহ পাক যা আদেশ করেছেন তাই আমরা করব। আমরা যদি শরীয়তের বিরুদ্ধে করি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টিগত দিক দিয়ে তো চান, কিন্তু শরীয়তের দিক দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার না ফরমানি চান না। সৃষ্টিগত ইচ্ছার দিক দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন যা আদেশ করেছেন শরীয়তে তাও চান, আর আমরা যে বিরুদ্ধাচরণ করি সেটাও আল্লাহ পাক রব্বুল আলামিনের চাওয়ার অন্তর্ভুক্ত। যদি আমরা বলি যে না, আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টিগত দিক থেকে চান না, মানে আল্লাহ পাক এই খারাপ সৃষ্টি করতে চান না, পাপ সৃষ্টি করতে চান না, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমরা যেন অপারগ বলতে চাই। এই ভ্রান্ত আকীদাতে আমরা এত দূর পৌঁছে যাব যে আমরা পাপ করে দিচ্ছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাপ থেকে থামাতে পারছেন না। এই জন্য আমাদেরকে সঠিক আকীদা রাখতে হবে আল্লাহ পাকের ইচ্ছার ক্ষেত্রে। চতুর্থ স্তর হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি, যা কিছু আল্লাহ পাক জানেন তাকদীরের ক্ষেত্রে লিখে রেখেছেন। দ্বিতীয় স্তর, আল্লাহ পাক চেয়েছেন তার কাজের ক্ষেত্রে হোক, বান্দার কাজের ক্ষেত্রে হোক, এবং তার চাওয়া মোতাবেক আল্লাহ পাক যখন চেয়েছেন যেমন চেয়েছেন যেইভাবে চেয়েছেন সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলমিনের এই সৃষ্টির স্তর সম্পর্কে, তকদিরের চতুর্থ স্তর সম্পর্কে কোরআনে কারিমে মহান আল্লাহ ইরশাদ করেছেন, আল্লাহু খালিকু কুল্লি শাই। সূরা যুমারে মহান আল্লাহ বলছেন, আল্লাহ পাক রব্বুল আলমিন সমস্ত বস্তুর সৃষ্টিকারী, সবকিছু আল্লাহ পাক রব্বুল আলমিন সৃষ্টি করেছেন। তাহলে সবকিছুর সৃষ্টি আল্লাহ পাক রব্বুল আলমিনের তকদিরের আওতাভুক্ত। আল্লাহ যা চেয়েছেন সৃষ্টি করেছেন, যা চেয়েছেন সৃষ্টি করেননি। আল্লাহ পাক রব্বুল যেমন চেয়েছেন সৃষ্টি করেছেন, যেমন চেয়েছেন আল্লাহ পাক রব্বুল আলমিন সৃষ্টি করেননি। আল্লাহু খালিকু কুল্লি শাই। মহান আল্লাহ পাক শুধু মানুষের সৃষ্টির কথা বা প্রাণীর সৃষ্টির কথাই বলেননি, বরং মানুষের নড়া চড়া, মানুষের সমস্ত কাজ কর্ম কথা সবকিছুই আল্লাহ পাক রব্বুল আলমিন সৃষ্টি করেন। সেই জন্য মহান আল্লাহ বলছেন যে ওয়াল্লাহু খালাকাকুম ওয়ামা তাআমালুন, আল্লাহ তোমাদেরকেও সৃষ্টি করেছেন এবং তোমরা যে কিছু করো তোমাদের আমল কর্ম আল্লাহ পাক রব্বুল আলমিন সৃষ্টি করেছেন। এই তকদির সম্পর্কে চারটি স্তর বলার পরে আমি আপনাদের সামনে বলতে চাইব যে এই তকদির সম্পর্কে তিন ভাগে মানব জাতি বিভক্ত হয়েছে। একদল তকদিরকে অস্বীকার করেছে যে তকদির বলে কিছুই নেই, যা কিছু করছি আমরা করছি তকদির বলে কিছু নেই, আল্লাহ পাক রব্বুল আলামিন এইসব লিখে রাখেননি, আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো মন্দ উভয় চান না এবং আল্লাহ পাক রব্বুল আলামিন মন্দ সৃষ্টি করেন না ইত্যাদি। এই দলের নাম হচ্ছে কাদরিয়া। একটি যুগ ছিল যেই যুগে এই বিভ্রান্ত গুমরা পথভ্রষ্ট দল জন্ম নিয়েছিল এই মুসলিম জাতিতে। প্রথম এই দলের জন্ম হয় ইরাকের বাসরা শহরে। বাসরা শহরে মাহবাদুল জহনি বলে একজন বিদাতি প্রথম এই ভ্রান্ত আকিদা পেশ করে। যেমন সহিহ মুসলিমের একটি বড় হাদিসে রয়েছে, দুইজন তাবি ইয়াহিয়া বিন ইয়ামর এবং হুমায়দ বিন আব্দুর রহমান আল হেমিয়ারি, এই দুইজন তাবেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রখ্যাত সাহাবি আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে এসে সাক্ষাৎ করেন। আর সাক্ষাৎ করার পরে এই দুই তাবেই ইয়াহিয়া বিন ইয়ামর এবং হুমায়দ বিন আব্দুর রহমান এবং বললেন, উনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘনিষ্ঠ সাহাবি, আপনাকে এমন একটি আমরা সংবাদ দিচ্ছি যা শুনলে আপনি আশ্চর্য হবেন, যে আমাদের দেশে এই বাসরাতে এমন একটি আকীদা, ভ্রান্ত আকীদা এখন শুনছি, তারা বলছে যে তকদির বলে কোনো কিছু নেই, ভাগ্য নির্ধারণ বলে কোনো কিছু নাই, ওয়া আন্নাল আমরা অনফুন, যা কিছু হচ্ছে এই প্রথমে হচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এর আগে তা লিখেও রাখেননি, আল্লাহ পাক রব্বুল আলামিন এর আগে তা চাননি, আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো মন্দ এসব সৃষ্টি করেননি, যা কিছু করছে তারা এই করছে, যখন হচ্ছে তখনই করছে। এই জন্য কাদরিয়াদেরকে বলা হয়েছে মজুসু হাজিল উম্মাহ, আল কাদরিয়া তো মজুসু হাজিল উম্মাহ, এই তকদিরের অস্বীকারী। কাদরিয়া মানে তকদিরের অস্বীকারী, তকদিরের সাথে সম্পর্কিত করা হয়েছে কিন্তু তারা তকদিরকে মানে না বরং তকদিরকে অস্বীকার করে। এই কাদরিয়া জাতিকে এই উম্মতে অগ্নিপূজক বলা হয়েছে, কারণ অগ্নিপূজকদের ধারণা ভ্রান্ত বিশ্বাস। বাকি অংশটুকু ইনশা আল্লাহ তাআলা কিছুক্ষণ পরে আমি সম্পূর্ণ করব, এখন আপনাদেরকে কিছুক্ষণের জন্য বিরতি দিচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে বিভ্রান্তি থেকে বাঁচিয়ে রাখেন। তকদির সম্পর্কে বলতে গিয়ে বলছিলাম যে তকদির সম্পর্কে মানব জাতি তিন ভাগে বিভক্ত হয়েছে। এক জাতি তকদিরকে অস্বীকার করেছে, এক জাতি তকদিরকে এমন ভাবে সাব্যস্ত করেছে যে তকদিরই সবকিছুই এবং তকদির এমন ভাবে আল্লাহ করেছেন যে আমাদের কোনো ইখতিয়ার নেই, আমাদের কোনো স্বাধীনতা নেই, আমরা পাথরের মতো, আমরা গাছের মতো, পর্বতের মতো, আমরা নড়াচড়া করার কোনো ক্ষমতা রাখি না। আর আহলে সুন্নাত ওয়াল জামাত এই দুই বাতিল পন্থীর মাঝখানে মধ্যপন্থী। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই উম্মতকে উম্মতে ওয়াসাত বলে আখ্যায়িত করেছেন কোরআনে কারিমে সূরা বাকারায়। আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, এইভাবে আমি তোমাদেরকে উম্মতে ওয়াসাত করেছি, মধ্যপন্থী জাতি করেছি, আকীদার ক্ষেত্রে, ইবাদত বন্দেগীর ক্ষেত্রে, আখলাক চরিত্রের ক্ষেত্রে, সমস্ত ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন এই উম্মতকে উম্মতে ওয়াসাত করেছেন মধ্যপন্থী। এটা কোন শুহাদা আলা নাস ওয়া ইয়াকুনা রাসূল আলাইকুম শাহীদা। তো উম্মতে ওয়াসাত, যেমন এই উম্মত অন্যান্য উম্মতের মাঝে অন্যান্য জাতিকে সামনে রাখলে সেসব জাতিতে হয় বাড়াবাড়ি অতিরঞ্জন ছিল বা সে তাতে কঠোরতা ছিল অথবা শিথিলতা ছিল, ঘাটতি ছিল, এই উম্মতে মুসলিমাকে আল্লাহ পাক যে দিন দিয়েছেন সে মধ্যপন্থা, এবং তারা এই মধ্যপন্থার অনুসারী মধ্যপন্থী জাতি উম্মতে ওয়াসাত। ঠিক তেমনি মুসলিম জাতিতে যত দল উপদল তৈরি হয়েছে, সমস্ত দল উপদলের মাঝে আহলে সুন্নাত ওয়াল জামাত হচ্ছে ওয়াসাত জামাত, মধ্যপন্থী দল। আর তকদিরের ক্ষেত্রে দুই দিকে দুইটি দল বিভ্রান্তির শিকার হয়েছে। বলছিলাম যে একটি দল যাদেরকে কাদরিয়া বলা হয়, প্রথম বাস যখন তাদের জন্ম হয় তাবেঈনদের জামানায়, বেশ সাহাবায়ে কেরাম আমরা কিছু তখন হায়াত ছিলেন, আব্দুল্লাহ বিন উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুমার সাথে সাক্ষাৎ করলেন এই দুই তাবেঈ, ইয়াহিয়া ইবনে ইয়ামর এবং হুমায়দ বিন আব্দুর রহমান, এবং বললেন উনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘনিষ্ঠ সাহাবি, আপনাকে এমন একটি আমরা সংবাদ দিচ্ছি যা শুনলে আপনি আশ্চর্য হবেন, যে আমাদের দেশে এই বাসরাতে এমন একটি আকীদা, ভ্রান্ত আকীদা এখন শুনছি, তারা বলছে যে তকদির বলে কোনো কিছু নেই, ভাগ্য নির্ধারণ বলে কোনো কিছু নেই, ওয়া আন্নাল আমরা অনফুন, যা কিছু হচ্ছে এই প্রথমে হচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এর আগে তা লিখেও রাখেননি, আল্লাহ পাক রব্বুল আলামিন এর আগে তা চাননি, আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো মন্দ এসব সৃষ্টি করেননি, যা কিছু করছে তারা এই করছে, যখন হচ্ছে তখনই করছে। এই জন্য কাদরিয়াদেরকে বলা হয়েছে মাজুসু হাযিহিল উম্মাহ, আল কাদরিয়া তো মাজুসু হাযিহিল উম্মাহ, এই তাকদীরের অস্বীকারকারী, কাদরিয়া মানে তাকদীরের অস্বীকারকারী, তাকদীরের সাথে সম্পর্কিত করা হয়েছে কিন্তু তারা তাকদীরকে মানে না বরং তাকদীরকে অস্বীকার করে। এই কাদরিয়া জাতিকে এই উম্মতের অগ্নিপূজক বলা হয়েছে, কারণ অগ্নিপূজকদের ধারণা, ভ্রান্ত বিশ্বাস যে স্রষ্টা দুইজন, ভালো সৃষ্টি করনেওয়ালা, আলোকে সৃষ্টি করনেওয়ালা এবং অন্ধকারকে সৃষ্টি করনেওয়ালা, আলোর সৃষ্টিকর্তা একজন রয়েছে আর অন্ধকারের সৃষ্টিকর্তা একজন রয়েছে। ঠিক তেমনি এই কাদরিয়ারা তকদিরের ক্ষেত্রে বলে যে আল্লাহ পাক রব্বুল আলামিন মন্দকে সৃষ্টি করতে পারেন না, মন্দকে সৃষ্টি করতে পারেন না, সুতরাং আল্লাহ মন্দকে লিখে রাখতে পারেন না, যা কিছু করছে লোকেরাই করছে। তাহলে মানুষকে খারাপ কাজের সৃষ্টিকর্তার তারা বানিয়ে দিল, অথচ মহান আল্লাহ বলছেন আল্লাহ খালাককুম, আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের আমলকে, কর্মকেও, তোমাদের নড়াচড়া হরকত তাও সৃষ্টি করে থাকেন। তাহলে তকদির সম্পর্কে একটি দল বিভ্রান্ত হয়েছে, তকদিরকে অস্বীকার করে, তাদের সম্পর্কে যখন বলা হলো আব্দুল্লাহ বিন উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে, তখন বললেন তিনি যে দেখো যখন ওদের কাছে যাবে তখন আমার কথা জানিয়ে দিও যে ওয়াল্লাযী ইয়াহলিফু বিহি আব্দুল্লাহ ইবনে উমার, আব্দুল্লাহ বিন উমার সেই সত্তার শপথ করে বলছে এবং তাদেরকে জানিয়ে দিবে যে আমি তাদের থেকে সম্পর্ক ছেদের ঘোষণা করেছি, ইন্নি বারিউ মিনহু ওয়াহুম বুরাউ মিন্নি, এবং তারা আমার থেকে সম্পর্কহীন, আমার তাদের সাথে কোনো সম্পর্ক নেই এবং তাদের আমার সাথে কোনো সম্পর্ক নেই, এবং শপথ করে বলছি লাউ আন্নালে আহাদিহিম মিসলা উহুদিন যাহবা, তাদের যদি কারো কাছে উহুদ পাহাড় সমপরিমাণ স্বর্ণ থাকে, ফান ফাকাও, এবং তা ব্যয় করে দেই, সাদকা দান খায়রাত করে দেয়, মা কাবিলাহুল্লাহু মিনহুম হাত্তা ইউমিনু বিল কদরি, যতক্ষণ পর্যন্ত তারা তাকদীরের প্রতি বিশ্বাস না করবে, আল্লাহর পক্ষ থেকে তাকদীর নির্ধারিত রয়েছে, ততদিন পর্যন্ত আল্লাহ পাক তাদের এই উহুদ পাহাড়ের সমান স্বর্ণ চাঁদি এসব আল্লাহ পাক কবুল করবেন না। এবং এ দিয়ে আমরা জানতে পারলাম তাকদীরের প্রতি ঈমান এমন একটি বিষয় যে এই একটি বিষয় যদি আমরা বিশ্বাস না করি বাকি পাঁচটি পিলার আমাদের ঠিক আছে, তাহলে আমরা কুফুরিতে লিপ্ত হয়ে যাব, আমাদের ঈমান নষ্ট হয়ে যাবে, এটি ঈমান ভঙ্গকারী বিষয়। তাকদীর সম্পর্কে আরো বলছিলাম যে আরেকটি দল বিভ্রান্ত হয়েছে অন্যদিকে, যাদেরকে জাবরিয়া বলা হয়, জবর মানে জবরদস্তি, এদেরকে জাবরিয়া এই জন্য বলা হয় যে তারা বলে যে মানুষের জন্য এমন ভাবে তকদির লিখে দেওয়া হয়েছে যে মানুষের কোনো ক্ষমতাই নেই, তাদেরকে মজবুর করে দেওয়া হয়েছে, তাদেরকে বাধ্য করে দেওয়া হয়েছে, সুতরাং মানুষ কার মতো, পাথরের মতো, মানুষ পাহাড়ের মতো, মানুষ মাটির মতো, যেখানে মাটি রাখা আছে ওখানে আছে, ও মাটির ক্ষমতা নেই, পাথরের ক্ষমতা নেই, যেখান থেকে ওখানে সরে যাবে। আপনাদেরকে বলছি যে আমরা অনুভব করছি প্রত্যেকে যে আমাদের প্রত্যেকের শরীরে স্বাধীনতা আছে, চিন্তার স্বাধীনতা আছে, বলার স্বাধীনতা আছে, হাত বাড়াবার স্বাধীনতা আছে, ওঠার স্বাধীনতা আছে, বসার স্বাধীনতা আছে, মসজিদে যাওয়ার স্বাধীনতা আছে, না যাওয়ার স্বাধীনতা আছে। তাহলে যদি তকদির লিখে দেওয়া বা তকদির নির্ধারণ করা মানে মানুষ বাধ্য সেটি হবে আর লিখে দিয়েছেন, তাহলে আর কর্ম করে লাভ কি? তাহলে আমরা অনুভব করতাম যে আমরা যেন আমাদের শরীর অবশ, কিন্তু তা তো অনুভব করি না। একজন মানুষ সুস্থ সে ব্যক্তি তার হাত পা নড়াচ্ছে, চলাফেরা করছে, উঠছে, বসছে, ভালো কাজে যাচ্ছে অথবা মন্দ কাজে যাচ্ছে, অনুভূত। কিন্তু আরেকজন মানুষ যার শরীর অবশ অথবা সে এমন রোগাক্রান্ত যে তার হাত সবসময় থরথর থরথর করে কাঁপছে, সেই ব্যক্তির এই হাত কাঁপা তার এখতিয়ারে নয়, সে তার অনিচ্ছাকৃত হাত কাঁপছে, দুটো কি সমান? সমান নয়। তাহলে আমরা বুঝতে পারছি যে আমাদের অনুভূতিতে আছে যে আমাদেরকে আল্লাহ পাক স্বাধীনতা দিয়েছেন, এই স্বাধীনতাকে ভালো কাজে লাগাচ্ছি কিনা এর জন্য আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে জবাবদেহি করতে হবে। যদি এই স্বাধীনতাকে আমরা খারাপ কাজে লাগাই তো আল্লাহ পাকের কাছে জবাবদেহি করতে হবে, আর ভালো কাজে যদি লাগাই তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে পুরস্কৃত আমরা হব। এ আমাদের কর্মের জন্য আল্লাহ পাক রব্বুল আলম উত্তম প্রতিদান রেখেছেন অথবা সাজা শাস্তি রেখেছেন। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, হায়াত মত এই জন্য সৃষ্টি করেছেন এবং আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন যে তোমাদের কে ভালো কাজ করে তার পরীক্ষা হবে। তাহলে মানুষের তকদির লিখে দেওয়া মানে বাধ্য হওয়া নয়। আর যেসব লোকেরা বলে যে তকদির লিখে দেওয়া হয়েছে তাহলে আর আমল কি করব, এই ধরনের কথা বলা ইসলাম বিরোধী কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তকদির কথা বললেন, একবার কোন এক জানাজায় ছিলেন এবং জানাজায় চিন্তিত অবস্থায় বসেছিলেন, বলে উঠলেন যে মা মিনকুম মিন আহাদিন ইল্লা ওয়াকাদ কুতিবা মাকআদুহু মিনাল জান্নাতি ওয়া মাকআদুহু মিনান নার, তোমাদের মধ্যে এমন কোন মানুষ নেই যে যার জান্নাতে স্থান অথবা জাহান্নামে স্থান লিখে দেওয়া হয়নি, অর্থাৎ প্রত্যেকের জাহান্নাম অথবা জান্নাতে স্থান লিখে দেওয়া হয়েছে, তকদির লিখে দেওয়া হয়েছে। সাহাবায়ে কিরাম শোনার পরে বললেন যে আফালা নাত্তাকিলু আলাইহি ইয়া রাসূলুল্লাহ, তাহলে এর উপর আস্থা করে নিয়ে যদি লিখেই দেওয়া হয় তো জান্নাত যদি লিখা থাকে তো জান্নাত পেয়ে যাব, জাহান্নাম যদি লিখা থাকে তাহলে আর কাজ কর্ম করে আর কি করব, এর উপরই ভরসা করি তাহলে আস্থা করে থেকে যাই। নবী সাল্লাল্লাহু না, সাবধান, আস্থা করে থাকবে না, বরং ইমালু ফাকুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকাল্লাহ, অত্যন্ত মূল্যবান কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা কর্ম করো, আমল করতে থাকো, কারণ প্রত্যেকের জন্য সহজ সাধ্য হয়ে যাবে, ভালো লাগবে, সহজ লাগবে ওই কাজটি যেই কাজের জন্য তাকে সৃষ্টি করা হয়েছে, যার জন্য তাকে সৃষ্টি করা হয়েছে, কাজ করতে বলা হয়েছে। আপনি এখন কাজ কোন কাজ করছেন, যদি ভালো কাজে লেগে থাকেন তাহলে আপনি খুশি হন যে আপনার ভাগ্য আশা করি ভালো আছে, আর নিজে থেকে আপনি খারাপ কাজে লেগে থাকছেন তাহলে নিজের ভাগ্যকে খারাপের দিকে নিয়ে যাচ্ছেন, আপনার লক্ষণ আপনি খারাপ করছেন। তাকদীর আল্লাহ পাক রব্বুল আলামিন লুকিয়ে রেখেছেন, বন্ধ বক্সে রেখেছেন, জানি না। তার না জানার আগে কি করে সিদ্ধান্ত আমরা নিতে পারি যে তকদিরে যা আছে তাই হবে, আমাদেরকে কর্ম করে যেতে হবে যাতে করে আমরা ভালো পরিণামে পৌঁছিতে পারি। তকদির সম্পর্কে আহলে সুন্নাতুল জামাতের মধ্যপন্থা যে আল্লাহ পাক রব্বুল আলম তকদির লিখেও রেখেছেন এবং বান্দাকে স্বাধীনতাও দিয়েছেন, আমরা আমাদের স্বাধীনতার আওতাতে স্বাধীনভাবে কাজও করব, আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে আমরা তৌফিকও চাইব। তকদির লিখে দেওয়া মানে বাধ্য করে দেওয়া নয়, আর তকদির লিখে দেওয়াকে অস্বীকার করাও নয়, যেমন একদল অস্বীকার করেছে, না তকদিরকে অস্বীকার করব আর না তকদির লিখে দেওয়া আছে, সুতরাং কাজকর্ম করে লাভ কি, আমল করে লাভ কি, এ কথা বলবো। আর একটি কথা এখানে অত্যন্ত জরুরি, সেটা হচ্ছে যে তকদিরের কথা আমাদের সমাজের মানুষরা শুধু ধর্মীয় ক্ষেত্রে, জান্নাত জাহান্নামের ক্ষেত্রে, নামাজ রোজার ক্ষেত্রে, দিনী আমলের ক্ষেত্রে বলে থাকে। তকদিরে যদি থাকে তো নামাজ না পড়লেও জান্নাত পাব, তকদিরে যদি জাহান্নাম থাকে তাহলে নামাজ পড়ে লাভ, এই ধরনের কথাবার্তা বিদিন লোকদেরকে, মূর্খ লোকদেরকে বলতে শোনা যায়। কিন্তু ওই মূর্খ লোকদেরকে এ কথা কখনো বলতে শোনা যায় না যে তকদিরে যদি থাকে তো টাকা পয়সা চলে আসবে, সুতরাং আয় উপার্জন করার কি প্রয়োজন, মেহনত করার কি প্রয়োজন, তকদিরে যদি থাকে তো বিবি চলে আসবে, বিবাহ করার কি প্রয়োজন, তকদিরে যদি থাকে ছেলে মেয়ে চলে আসবে, তাহলে ছেলে মেয়ে চাওয়ার জন্য, পাওয়ার জন্য পরিশ্রম করার কি প্রয়োজন, সহবাস করার কি প্রয়োজন, এ কথা তো সেই মূর্খরা বলে না। আজকে মানুষ দেশ ছেড়ে দিয়ে হাজার হাজার কিলোমিটার দূরে, 10,000 কিলোমিটার দূরে কোথায় পূর্ব থেকে পশ্চিমে চলে যাচ্ছে মানুষ, শুধু এই রিজিকের সন্ধানে, পয়সার জন্য, নিজের যোগ্যতা বাড়ানোর জন্য, নিজের পদ বাড়ার জন্য, নেতৃত্ব হাসিলের জন্য কত পরিশ্রম আর মেহনত। সেই ক্ষেত্রে কেন বলে না যদি ভাগ্যে থাকে আমার মন্ত্রী হওয়া তো আমি মন্ত্রী হয়ে যাব, ভাগ্যে যদি থাকে আমার ডাক্তার ইঞ্জিনিয়ার আমি হয়ে যাব, ভাগ্যে যদি আমার থাকে যে আমি আলেম হাফেজ কারি হয়ে যাব তাহলে হয়ে যাব, ভাগ্যে যদি আমার থাকে বিদেশ যাওয়া তাহলে অবশ্যই বিদেশে যাব, পাসপোর্ট করার কি প্রয়োজন, এই কর্মের কি প্রয়োজন, আর ভিসা লাগানোর বা কি প্রয়োজন, আর মেডিকেল করার কি প্রয়োজন, এইসব কথাবার্তা তো মানুষ বলে না। দুনিয়ার ক্ষেত্রে কেন তকদির কে ব্যবহার করেন না, শুধু ধর্মীয় ক্ষেত্রে তকদিরের আর নিয়ে আপনি পাপ করতে চান, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন বুঝার এবং আমল করা সংশোধন করার তৌফিক দান করেন। আদম আলাইহিস সালাম এবং মুসা আলাইহিস সালামের যে তর্ক বিতর্ক হয়েছিল তকদির সম্পর্কে, সে সম্পর্কে শুনে রাখুন একটি বিষয়, যে আদম আলাইহিস সালামকে যখন মুসা আলাইহিস সালাম পেলেন তখন বললেন যে আপনি আমাদের পিতা, যিনি এক ভুল কাজ করে দিয়ে আমাদেরকে জান্নাত থেকে বের করে দিয়েছেন, আর কত কষ্ট করতে হচ্ছে দুনিয়াতে, আপনি যদি এই ভুল কাজ না করতেন তো আমরা জান্নাতে সকলে থাকতে পারতাম, তিরস্কার করলেন তাকে। আদম আলাইহিস সালাম তখন তকদিরের আশ্রয় নিয়ে বললেন, তুমি কি সে মুসা বনি ইসরায়েলের যে তুমি এই কথা বলছো, তুমি কি জানো না যে আল্লাহ পাক রব্বুল তকদির আমাকে সৃষ্টি করার অনেক আগে, আসমান জমিন সৃষ্টি করার অনেক আগে লিখে রেখেছেন? হ্যাঁ। তারপরে ওই হাদিস রয়েছে, আদম আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের উপর জিতে গেলেন। এখানে কেমন করে জিতলেন? তাহলে তকদিরকে কি আর করে ব্যবহার করে আপনি জিতবেন না? যখন অন্যায় হয়ে যাবে, ভুল হয়ে যাবে, তারপরে যদি কেউ তিরস্কার করে তখন বলতে পারেন যে যা হওয়ার হয়ে গেছে, এখন সংশোধনের পথ ছাড়া আর করার কিছু নেই, তকদিরে যা আছে তাই আছে, আমি ড্রাইভিং শিখবো না, এমনিতে রাস্তায় গাড়ি চালাবো, এমন কাজ তো আপনি করেন না। কিন্তু দুর্ঘটনা ঘটে যাওয়ার পরে কেউ যদি আপনাকে তিরস্কার করে তখন বলবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে একথা বলবেন, আল্লাহ আননি ফালতু কাজা লা কানা কাজা, যদি এইরকম করতাম তো এরকম হতো না, যদি গাড়ি না চালাতাম অ্যাক্সিডেন্ট হতো না, এই কথা না বলে বলবে কদ্দার আল্লাহ ওয়া মা শা ফালা, আল্লাহ পাক তকদিরে দিয়েছেন, নসিবে দিয়েছেন, যা চেয়েছেন। সুতরাং এইরকম বলবে না যে যদি এরকম হইতো তো এরকম হইতো, যদি এরকম না করতাম তাহলে এরকম হইতো না। ফাইনাল্লাহু তাফতাহু আমালাশ শয়তান, কারণ যদি যদি বললে শয়তান সুযোগ পেয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তকদিরের প্রতি বিশ্বাস করার তৌফিক দান করেন। তকদির আল্লাহ পাক যা নির্ধারণ করেছেন তার উপর সন্তুষ্টি প্রকাশ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের পথে আমাদের মেহনত পরিশ্রম করার তৌফিক দান করেন, এবং আল্লাহ পাক যেন আমাদের তকদিরকে ভালো করেন, আল্লাহ পাক যেন আমাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করেন, আল্লাহ দুনিয়াতেও যেন সুখী করেন, পরকালেও সুখী করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়া সালামুন আলাল মুরসালিন, ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।